الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين সবার আগে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আলোচনা করব সামনে যেহেতু কুরবানি আসছে কুরবানি সংক্রান্ত দুচারটি কথা কুরবানি আমাদের জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন মানুষের জন্য আর কুরবানির ইতিহাস আপনারা জানেন বহু পুরাতন কুরবানি দেওয়ার প্রথা সব জাতির মধ্যেই আছে বিভিন্ন ধরনের আছে বিভিন্ন বর্ণের আছে বিভিন্ন জাতির মধ্যে কোরবানি ছিল এবং সেই আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল কাবিলের কোরবানি সম্পর্কে আমরা কোরআনে জানতে পারি যে তখনই কোরবানি নিয়ে দুই ভাইয়ে ঝামেলা হয় ফলে একজনের কোরবানি কবুল হয় ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিন আল আখার তারপরে বলল লা আক্তুলান্নাক ক্বালা ইন্নামা ইতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন তারপরে বলল যে আমার কোরবানি কবুল হলো না তো হিংসা হলো তো তোমাকে আমি হত্যা করব যাই হোক সেই ঘটনা আপনারা জানেন তারপরে হত্যা করেই ফেলল শেষ পর্যন্ত তো কোরবানি নিয়ে ঝামেলা তার মানে বোঝা গেল সে যুগেও কোরবানি ছিল এবং আজও পর্যন্ত কোরবানি চলে আসছে আমাদের যে কোরবানি এই কোরবানি আসলে কার তরিকা ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা ইব্রাহিম আলাইহিসের স্মৃতিচারণের জন্য আমরা প্রত্যেক বছর এই হজের মাসে বিভিন্ন কাজ করে থাকি তার মধ্যে হজ এই হজেই আছে কোরবানি আর কোরবানি আছে সর্বসাধারণের জন্য হজে সাফা মারওয়া সাই হজরত ইব্রাহিমের স্ত্রী ইসমাইলের স্মৃতিচারণ পাথর মারা তারপর কোরবানি করা এসব তাদেরই স্মৃতিচারণ তো সেই কোরবানি আমাদের ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতিচারণ বা সেখান থেকে সুন্নত হয়ে আসছে তার ইতিহাস কি কোরআনে যেটুকু জানা গেছে সেটুকুই আমরা জানতে পারি বাকি অনেক গল্প অনেকে বলে থাকে তফসিরে আছে সেসবগুলো শুদ্ধ না কোরআনে যেটা আছে সূরা সাফফাতের ১০২ থেকে ১০৮ নম্বর আয়াতে যেখানে আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন এখান থেকে ইতিহাস শুরু হয়েছে ১০৮ নম্বর আয়াত পর্যন্ত যার মানে হচ্ছে যখন ইসমাইল আলাইহিস সালাম পিতা ইব্রাহিমের সাথে চলাফেরার বা কাজ করার বয়সে উপনীত হল তার মানে কিশোর শিশু না কিশোর বয়সে উপনীত হল তখন ইব্রাহিম তাকে বলল হে বেটা আমি স্বপ্নে দেখি যে তোমাকে আমি জবেহ করছি এখন তোমার মত কি বলো তোমার অভিমত কি দেখো সে বলল আব্বা ইসমাইল বললেন আব্বা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন ইনশাআল্লাহ দেখছেন এখানে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল রূপে পাবেন আমি ধৈর্য ধরব আমাকে জবেহ করবেন আল্লাহর হুকুম হলে আমি ধৈর্য ধারণ করব তারপর পিতা পুত্র উভয়েই যখন আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তাকে জবেহ করার জন্য অধমুখে সাহিত করল কোন জায়গায় ওই যে মিনাতে মিনাতে ওই যে তারপরে তার আগে পাথর মারা হল তারপরে মিনাতে নিয়ে গিয়ে শয়ন করল অধমুখে সাহিত করল তখন আমি ডেকে বললাম হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখালে আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই এটা এক সুস্পষ্ট পরীক্ষা আর আমি তার পরিবর্তে জবেহ করার জন্য এক মহান জন্তু দিয়ে তাকে মুক্ত করে নিলাম আর তার জন্য এই বিষয়টি পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলাম তাহলে ইসমাইলের বদলে জবেহ হল কি দুম্বা আর পরবর্তী বলতে যে আমরা এই পর্যন্ত স্মরণীয় তিনি আমাদের কাছে স্মরণীয় এবং তার সেই সুন্নতকে আমরা পালন করছি স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইহিস সালাম যে তিন সকাল উট কুরবানি করার কথা বলা হয় এ কথা আগেই বললাম যে এটা শুদ্ধ নয় জান কুরবানি দিয়ে মানে প্রাণ হত্যা করে আল্লাহ খুশ হন এটা কি করে হতে পারে একটা প্রাণী হত্যা করে আল্লাহ খুশ হবেন এটা কোন ধর্ম প্রত্যেক ধর্মেই আছে প্রাণী হত্যা করে আল্লাহকে সন্তুষ্ট করার কথা বা তাদের ভগবানকে সন্তুষ্ট করার কথা কোন কোন ধর্মে আছে অহিংস পরম ধর্ম তারা এমনকি কোন প্রাণী খায় না মানে প্রাণ বা পশু খায় না হত্যা করে না কিন্তু গাছগাছারা খায়, তাতেও প্রাণ আছে, বলছে ওগুলো হচ্ছে সমস্যা নেই, কিন্তু চলমান কোন প্রাণী তারা ভক্ষণ করে না, তাদের ধর্মে আছে যে চলবে না, যেহেতু হত্যা, এটা হচ্ছে হত্যা, এটা হচ্ছে অন্যায়, এটা হচ্ছে অত্যাচার ইত্যাদি। আমরা বলি যে যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য সারা বিশ্বে সবকিছু সৃষ্টি করেছেন, যে যে জিনিস খাবার জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন আমরা সেই সেই জিনিস খেতে পারি। অহেতুক কোন প্রাণী হত্যা করতে নিষেধ আছে, অহেতুক আমরা কোন প্রাণী হত্যা করব না, কিন্তু যে প্রাণী হত্যা করতে অনুমতি দিয়েছেন বা আদেশ করেছেন সে প্রাণী হত্যা করতে আমাদের কোন বাধা বা দ্বিধা নেই। এই জন্য কবি নজরুল তার যুগে সর্বযুগেই একটা এ থাকে যে কেন প্রাণী হত্যা হবে, প্রাণী হত্যা কেন হবে। তার আগে আমি বলি গোহত্যা, গোহত্যার বিরুদ্ধে বহু কিছু চলছে, কোরবানিতে গোহত্যাই জরুরি না, কোরবানিতে গোহত্যাই জরুরি না, বরং গোহত্যা করার থেকে ভাগে কোরবানি দেওয়ার চাইতে একটা ছাগল দেওয়া উত্তম। তো সে ছাগল হোক কিংবা গরু হোক, যে কোনো প্রাণী হত্যা করা সম্পর্কে মানুষের কথা ওঠে, আর বিশেষ করে এক ধর্মের মানুষের গোহত্যার বিরুদ্ধে তাদের মানে প্রতিবাদ আছে বা বলার কিছু আছে। কিন্তু আমরা বলি আমাদের ধর্মে যেহেতু আল্লাহ, শুধু আমাদের ধর্মে না, খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মে এবং আরো অন্যান্য ধর্মে থাকতে পারে যাদের ব্যাপারে কোরবানির বিধান, গরু কোরবানি বা গরু খাওয়ার বৈধতা দেওয়া হয়েছে। কবি নজরুল তাদেরই জবাবে বলেছিলেন, ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন, হত্যা করে তোমরা কি পাও। কবি নজরুল তার কবিতায় জবাব দিয়ে বলেছিলেন, ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন, এই দিনই মিনা ময়দানে পুত্র স্নেহের গরদানে ছুরি হেনে খুন খড়িয়ে নে রেখেছে আব্বা ইব্রাহিম সে আপনার উদ্রপণ। হত্যা নয় রে, আর ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন। তো আমরা এই কোরবানির মাধ্যমে শক্তির উদ্বোধন করে থাকি, আর আমরা জানি যে সবাই কিন্তু জবাই করতে পারে না। আমি জবাই করা দেখলে আমার মাথা ঘুরতে লাগে, চিনচিন চিনচিন পানি খেতে হয়, তাই না? তো এই জবাই করার মাধ্যমে আমাদের একটা ট্রেনিং থাকে, সেটা শক্তির উদ্বোধন হয়ে থাকে, এই জন্য আমরা জিহাদে অংশগ্রহণ করতে পারি এবং এই জিহাদ করেই আমরা ভারতকে কি করেছি, ভারতকে স্বাধীন করেছি। এভাবে আমরা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছি, জিহাদে অংশগ্রহণ করেছি, আর এতে কোরবানির মাধ্যমেই আছে কিসের উদ্বোধন, শক্তির উদ্বোধন। যাই হোক, কোরবানি শব্দটা আসলে কোরবান থেকে এসেছে, যার মানে হচ্ছে নৈকট্য, যেহেতু কোরবানি দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আরবি শব্দ হচ্ছে উদহাইয়া, উদহাইয়া মানে হচ্ছে যেটা দোহা শব্দ থেকে এসেছে, যার মানে হচ্ছে নাস্তার সময়। এই জন্য বলেন সালাতুল দোহা মানে চাস্তের নামাজ, চাস্ত হচ্ছে ফার্সি শব্দ, তার মানে হচ্ছে নাস্তা। তো যেহেতু কুরবানি জবাই করার উত্তম আফজল সময় হল দশই জুলহজ্জের ঈদের দিনে এই নাস্তার সময়, তাই ওই সামঞ্জস্যের জন্য তাকে উদহাইয়া বলা হয়, যাকে দাহিয়া বা আধা ও বলা হয়। আর আধা বহুবচন হচ্ছে আধা, আর তাকে যার সাথে সম্পর্ক জুড়ে ঈদের নাম হয়েছে ঈদুল আধা, ঈদুল দোহা না, ঈদুল আধা। আর কোরবানির শব্দটা কুর্ব থেকে এসেছে, কুর্ব ধাতু থেকে, বললাম আগে থেকে কোরবান, সেটা হচ্ছে সেখান থেকে ফার্সি বা উর্দু বাংলাতে গৃহীত হয়েছে কোরবানি শব্দটি। কোরবানি করা কিতাব ও সুন্নত এবং সর্ববাদী সম্মতিক্রমে বিধেয়, আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির বিধান দিয়ে তিনি বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি নামাজ পড়ো তোমার প্রতিপালকের উদ্দেশ্যে এবং কি করো, কোরবানি করো। এখানে আল্লাহ তাআলা নবীকে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন যে তুমি কোরবানি করো। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথাযথভাবে সেই আদেশ পালন করেছেন, তাই তিনি ছিলেন অধিক নামাজ কায়েমকারী এবং অধিক কোরবানিদাতা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় অবস্থানকালে কোরবানি করেছেন, বাদ দেননি। তিনি 10 বছর অবস্থান করেছিলেন মদিনাতে এবং তিনি তার সেখানে কোরবানি দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সুন্দর দুই শিং বিশিষ্ট সাদা কালো মিশ্রিত মেটে বা ছাই রঙের দুটি কোরবানি করেছেন, কাবশাইনি আমলাহাইনি, কাবশাইনি আমলাহাইনি বলা হয়েছে, আকরানাইনি, তার মানে শিংওয়ালা এবং মেটে বা ছাই রঙের দুটি দুম্বা কোরবানি করেছেন। তিনি কোন বছর কোরবানি ত্যাগ করতেন না, যেমন তিনি তার কর্ম দ্বারা কোরবানি করতে উম্মতকে অনুপ্রাণিত করেছেন, তেমনি তিনি তার কথার মাধ্যমেও উম্মতকে তাকিদ করেছেন যে তোমরা কোরবানি করো। যে ব্যক্তি তিনি বলেছেন যে ব্যক্তি ক্ষমতা আছে অথচ কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে আমাদের মোসাল্লায় না আসে, ঠিক আছে। আর তিনি বলেছেন যে ব্যক্তি নামাজের পূর্বে জবেহ করে সে নিজের জন্য জবেহ করে, আর যে নামাজের পরে জবেহ করে তার কোরবানি সিদ্ধ হয় এবং সে মুসলমানদের তরিকার অনুসারী হয়। তাহলে বোঝা গেল মুসলমানদের তরিকা কি? যে কোরবানি করা। মুসলমানদের তরিকা হল কোরবানি করা। সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি করে না সে যেন অবশ্যই আমাদের ঈদগাহে নিকটবর্তী না হয়। এই সামর্থ্য মানে কি? সামর্থ্য মানে কি নিসাবের মালিক হতে হবে? না, সামর্থ্য মানে নিসাবের মালিক না হলেও, এখন নিসাব প্রায় 3 লাখ টাকা, তাই না? 3 লাখ টাকা না হলেও যে 2 লাখ টাকা আপনি মালিক হন, তা আপনি কোরবানি দেবেন না? আপনি কোরবানি দেবেন, আপনার সামর্থ্য আছে কোরবানি কেনার, একটা ছাগল কেনার ক্ষমতা আছে, গরু নেবে কিনলেন, ছাগল কেনার ক্ষমতা আছে, আপনি কোরবানি দেবেন, আপনার জন্য কোরবানি বিধেয়। আর একটা কথা হলো যে দেবে না সে যেন আমার ঈদগাহে না আসে, তার মানে কি? কোরবানি দেওয়া ওয়াজিব না সুন্নত। এ নিয়ে ওলামাদের মতভেদ আছে যে না দিলে আমার ঈদগাহে আসবে না, তার মানে জরুরি তাকি অতএব ওয়াজিব। কিন্তু অন্যান্য হাদিস আছে যেখানে বলা হয়েছে মান আরাদা আই ওয়াহি, যে ব্যক্তি কোরবানি দেওয়ার ইচ্ছা করবে, তার মানে কোরবানি দেওয়ার ইচ্ছা করবে তার মানে কি? যে দেবে সে দেবে, না যে দেবে না, যে ইচ্ছা করবে না সে দেবে না। এখান থেকে বোঝা যায় ওই যে তাকিদটা যে আমার ঈদগাহে আসবে না, সেই তাকিদটা হচ্ছে তাকিদের জন্য শুধুমাত্র, মানে উদ্বুদ্ধ করার জন্য। আর কোরবানি হল সুন্নাতে মুয়াক্কাদা, এই তাকিদ আছে বলেই সুন্নাতে মুয়াক্কাদা বলা হয়। সুতরাং সঠিক মতে ওলামারা বলেছেন যে কোরবানি ওয়াজেব নয় বরং সুন্নাতে মুয়াক্কাদা, কোরবানি যদি কেউ না দেয় তাহলে তার গোনাহ হবে না। এখানে বলে রাখি কোরবানি আর আকিকা, কোরবানি আর আকিকা কিন্তু প্রায় কাছাকাছি, মানে যেমন পশু সেরকম ইত্যাদি, কিন্তু পার্থক্য আছে। কোরবানিতে ভাগাভাগি হয় আর আকিকাতে ভাগাভাগি হয় না। আকিকাতে ছেলে হলে দুটো, মেয়ে হলে একটা। সেখানে কিন্তু যে গরু দিলে পরে দুভাগ দেবো তা হবে না, বরং গরু দিলে কটা লাগবে? দুটো পুরো গরু লাগবে, আর মেয়ে হলে একটা গরু লাগবে। কোরবানির দিনে আমি 3 ভাগ কোরবানি দেব, 3 ভাগ কোরবানিতে 2 ভাগ একটা ছেলের আকিকা আর 1 ভাগ কোরবানি, এমন চলবে নাকি? না, এমন চালাকি আল্লাহর সঙ্গে চলবে না। আপনি আকিকা দেন, তবে হ্যাঁ যদি কোন ছেলের সপ্তম দিন হয়, জন্মের সপ্তম দিন কোরবানির দিন হয় ছেলের, তাহলে বলা হয়েছে যে আপনি আকিকা দিলে আপনাকে কোরবানি দিতে হবে না, দুটোর মধ্যে একটা আপনি করছেন। যেমন জোহরের সময় মসজিদে ঢুকলেন, ঢুকে আপনি জোহরের আগে 2 রাকাত সুন্নত পড়লেন, তাহলে কি আপনাকে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে? সুন্নতে মুয়াক্কাদা পড়লে সুন্নতে আর একটা সুন্নত পড়া লাগে না। ঠিক এইভাবেই যদি আপনি আকিকার দিনে সপ্তম দিন হয়, আপনি ইচ্ছা করে কোরবানির দিনে আকিকা দেবেন তা নয়, যদি সপ্তম দিন আকিকা কোরবানির দিন হয় তাহলে আপনার জন্য দুটোর মধ্যে একটা করলে যথেষ্ট। আর এর মধ্যে সবচেয়ে বেশি তাকিদ হবে কিসে? আকিকা, যেহেতু আপনার শিশুর খুশির বিষয়টা। আর সেই ক্ষেত্রে আপনি যদি কোরবানি না করেন তাহলে কোন সমস্যা নেই, কোরবানি যে বিধেয় এ ব্যাপারে কোন সন্দেহ নেই, সব মুসলমানরা সবাই একমত। খালি এই পার্থক্যটা কি, যেটা সুন্নতে মুয়াক্কাদা না ওয়াজিব? তো বললাম যেমন অনেকে বলেছেন ওয়াজিব, কিন্তু সঠিক হল যে এটা ওয়াজিব না বরং সুন্নতে মুয়াক্কাদা। আচ্ছা, এতে যেহেতু ইব্রাহিম আলাহ ইসলামের সুন্নাহ জীবিত হয়, ইসলামের একটি প্রতীকের বহিঃপ্রকাশ ঘটে, পরিবার ও দরিদ্রজনের উপর খরচ করা হয়, গরিবদেরকে কি করা হয়, যে গরিবরা সারা বছরে হয়তো সেরকম গোশত খেতে পায় না, কিনে খেতে পারে না, আর সেই জন্য এই একটা উৎসব, এই উৎসবের মাধ্যমে বেশ কয়েকদিন গরিবরাও গোশত খেয়ে থাকে, মাংস খেয়ে থাকে। আচ্ছা, মাংস বললাম এতে কোন সমস্যা আছে নাকি? অনেকে বলে গোশতকে মাংস বললে মাকরু হয়ে যায়। না না, এসব মাংস হচ্ছে বাংলা শব্দ, মায়ের অংশ মাংস। আচ্ছা, মাংস বানান কি বলুন তো? হ্যাঁ হ্যাঁ, শেষে শেষের দন্তস্য না তালবস্য? দন্তস্য, মাংসের শেষে কি আছে? দন্ত, মানে যে স্বয়ের উচ্চারণ দন্ত দাঁত দিয়ে হয়, স, মাংস। আর যদি মায়ের অংশ, এগুলো সাধারণত জাহেলদের কথা, এগুলো আলেমদের বা শিক্ষিত মানুষদের কথা না, মায়ের অংশ, অংশ শেষে কি আছে? এটা তালবস্য না দন্তস্য? তালব্যস্য, যে স্বয়ের উচ্চারণ তালু থেকে হয়, স, তাহলে অংশ আর মাংস দুটো এক জিনিস না, কিন্তু শুনতে একরকম লাগছে তাই বলে দিল। আমাকে অবাক লাগে, একজন সাধুকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি মাজারে এসেছেন, মাজার কেমন লাগছে আপনাকে? তো বলছে মাজারের মানে করছে মা যার মাজার, মা যার মাজার, আজি মানে খালি মিলিয়ে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে আর কি, খালি মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে মা যার মাজার। তো এইভাবে করলে তো আর হয় না, এগুলো জাহেলদের কাজ। যারা ভাষাবিদ, যারা ভাষা জানে, তারা তো আর মাংস মায়ের অংশ, এখানে দন্তস্য ওখানে তালবস্য, তো কি করে একই জিনিস হয়? তো যাই হোক, মাংস বললাম, এতে কিন্তু কিছু মাকরুহ হয় না, কোনো সমস্যাই হয়নি। এটা বাংলা, ওটা হচ্ছে গোশত। গোশত কোন শব্দ? ফার্সি শব্দ বা হিন্দি শব্দ। অতএব এতে আপনার কোনো সমস্যা আসবে না। আনন্দের এই আনন্দের সময়ে গরিবরা গোশত খেতে পায়, এই জন্য কোরবানি করাই হচ্ছে আপনার জন্য উত্তম। খবরদার, আপনি কোরবানি করা থেকে দূরে থাকবেন না, আর কোরবানির দিনে আনন্দ করবেন গোশতের মাধ্যমে, গোশত খাওয়ার মাধ্যমে, খাওয়ানোর মাধ্যমে আনন্দ করবেন। আর খবরদার ভাববেন না যে এত টাকা খরচ করে আমি কোরবানি করব, তার থেকে কাজ করি কেন, ওই টাকাটাই আমি গরিবদেরকে দান করে দিই, হবে নাকি? হজ করতে কলার টাকা খরচ হয়, প্রায় 3-4 লাখ টাকা খরচ হয়। আপনি দূর ঘোড়াটি মক্কা গিয়ে ধাক্কা খেয়ে কি দরকার আছে, টাকাটা গরিবদেরকে দান করে দিই, বেশি ভালো হবে, হবে নাকি? যে জিনিসটা যেভাবে শরীয়তে করতে বলা হয়েছে সেটাকে সেইভাবেই পালন করতে হবে, তার কোনো বিনিময় বিকল্প হয় না। আপনি হজ করার বদলে তার টাকাটা আপনি 4 লাখ টাকাই আপনি দান করলেন, হজ হবে না, আপনি বরং গুনাহগারই থাকবেন। ঠিক কোরবানি না করে যদি তার টাকা আপনি দান করেন তো আপনি গুনাহগার থাকবেন, বা যেহেতু ওয়াজেব নয় কিন্তু আপনার কোরবানি হবে না, মোট কথা সেটা কি হবে, টাকা দান করাই হবে, কোরবানি হবে না। এবার চলুন আরো একটা কথা বলি, সেটা হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সমগ্র মুসলিম জাতির একটা আমল, আর কোথাও কোন কথিত নেই যে তাদের কেউ কোরবানির পরিবর্তে তার মূল্য সৎকা করেছেন। কেউ কি করেছেন এরকম? হ্যাঁ, প্রমাণ আছে, অমক সাহাবি করেছেন, কোরবানি না করে টাকাটা দান করে দিয়েছেন, তাহলে ঠিক আছে, কিন্তু সেরকম যেহেতু নেই, আর আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সূরা আনাম 162 নম্বর আয়াতে। সেখানে নুসুক মানে হচ্ছে কোরবানি, সেখানে নুসুক মানে হচ্ছে কোরবানি, আমার নামাজ আমার কোরবানি, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য হবে, কোন মাজারের জন্য হবে না। কিন্তু প্রত্যেক ধর্মাদর্শে নামাজ ও কোরবানি আছে, আর যার বিকল্প অন্য কিছু হতে পারে না। এই জন্যই যদি কোন হাজি তার তামাত্তু বা কিরান হজের কোরবানি বদলে, একটু আগেই বললাম, 3 গুণ অথবা তার থেকে বেশি মূল্য সদকা করে, তবে তার হজ হয়ে যাবে না বা হজ মাফ হয়ে যাবে না, বরং তাকে হজ যথা নিয়মে পালন করতে হবে। কোরবানি যথাসময়ে জীবিত ব্যক্তির তরফ থেকে প্রার্থনীয়। অবশ্য যে ইচ্ছা সে ইচ্ছা করলে তার স্বভাবে জীবিত এবং মৃত আত্মীয় স্বজনকেও শরীক করতে পারে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা বিন্দু নিজেদেরকে এবং পরিবার পরিজনদেরকে কোরবানিতে কোরবানির স্বভাবে শরীক করেছেন। দেখেন, দেখেন পার্থক্যটা বুঝতে হবে, কোরবানিতে শরীক হওয়া আর কোরবানির স্বভাবে শরীক হওয়া দুটো কি এক জিনিস? বুঝিয়ে দিই, একটা গুরুতে কজন শরীক হতে পারে? 7 জন। আচ্ছা, আর একটা ছাগলে কজন শরীক হতে পারে? 1 জন। একটা ছাগল যখন জবাই করা হবে তার স্বভাবে কজন শরীক হতে পারে? আপনার পরিবারের জীবিত মৃত সবাই শরীক হতে পারে। কিছু কিছু মানুষ আছে, একটা ছাগল দেয়, একটা জান দেয়, কিন্তু ফিক্সড করে দেয়, এটা আমার বিবির নামে, এটা আমার মানে মেয়ের নামে, 1 বছর মেয়ের নামে, 1 বছর ছেলের নামে, যে বিশাল প্রশস্ত জিনিসটাকে কি করে দেয়? সংকীর্ণ করে দেয়। ওই যে সে একটা কথা আছে না, মূর্খ তুমি গোটা কত ফুলেই তোমার ভরল প্রাণ, চাইতে যদি মিলত তোমার সবটুকু এই ফুল বাগান, বেকু ফুল বাগান বাদ দিয়ে তুমি কটা ফুল নিয়ে সন্তুষ্ট হবে? যেখানে ওই একটা ছাগলই গোটা পরিবারের তরফ থেকে হবে, সেটা তুমি ওই ছাগলটা খালি একজনের জন্য ফিক্সড করে দিলে, না এবছর বইয়ের নামে হবে, তারপরের বছর মেয়ের নামে হবে, তারপরের বছর ছেলের নামে হবে, এরকম কেন? প্রত্যেক বছর সবারই নামে হবে, কিন্তু হ্যাঁ, কোরবানিতে শরীক হবে না, কিছু শরীক হবে, সবে শরীক হবে। আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাক, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি হাইয়্যান ওয়া মাইয়্যাতান, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ এটা তোমার পক্ষ থেকে, আমি আমার পরিবার পরিবারের জীবিত মৃত সকলের পক্ষ থেকে করছি বিসমিল্লাহ আল্লাহ আকবার। জীবিত বলতে জীবিত যারা বেঁচে আছে এখন, মৃত মৃত বলতে আপনার বাপ মা দাদা দাদি নানা নানি সবাই তো শরীক করেন না, সবাই সব পাবে। মৃত ব্যক্তির জন্য পৃথক কোরবানি দেওয়ার বিধান শরীয়তে নেই, মৃত ব্যক্তির জন্য পৃথক কোরবানি নেই, কোরবানি হচ্ছে জীবিত পক্ষ থেকে। জীবিত মানুষ কোরবানি দেবে, মৃত মানুষকে সবে শরিক করে নেবে, কোরবানিতে শরিক করতে পারবে না, যেহেতু মৃতের পক্ষ থেকে কোরবানি নেই। যদি ওসিয়ত করে যায় ঠিক আছে, ওসিয়ত মানার জন্য আপনি কোরবানি তাহলে করতে পারেন মৃতের পক্ষ থেকে, কিন্তু সেটা সাদকা হবে। সাদকা মানে সেটা আপনি জবাই করবেন, জবাই করে গরিবদের মাঝে বিতরণ করবেন, সেই মাংস থেকে আপনি খেতে পারবেন না। বুঝতে পারলেন? তা আপনি যদি বলেন যে আমার বাপের নামে বা মারা গেছে বাপের নামে কোরবানি করবো, ঠিক আছে করুন, কিন্তু ওই যে বললাম এক মাংস খেতে পাবেন না, আপনি দান করে দেন গরিবদের মাঝে। আর যদি আপনি চান আপনার বাপেরও কোরবানি হোক আমারও হোক, তাহলে আপনি এইটা করুন, একটা ছাগল জবাই করেন কিংবা একটা গরু জবাই করেন, আর বলেন কি কি বলেন যে এটা আমার জীবিত পরিবারের সবাই এবং মৃত বাপ মা যেই মারা গেছে তাদের তরফ থেকে, তাহলে সবাই সবে শরিক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা আর একবার জিজ্ঞেস করি, এক ভাগ গরু দেওয়া ভালো না একটা ছাগল দেওয়া ভালো? একটা ছাগল দেওয়া ভালো, কিন্তু মানুষ একটা ছাগল না দিয়ে এক ভাগ গরু দেয় কেন? এই মোটা মোটা পিস খাওয়ার জন্য, তাই না? তাহলে কোরবানি দেওয়ার নিয়ত না পিস খাওয়ার নিয়ত? আপনি গরিবরা কি খাবে না খাবে এত চিন্তা কেন? আপনি চিন্তা আগে করুন যে আমি আমার জিনিসটা আল্লাহর কাছে কিভাবে কবুল হবে, আমি কিভাবে ইবাদতটা ভালো করে করতে পারবো। আপনি যে পরিমাণ খাবেন গরিবরা সেই পরিমাণ খাবে, আপনি যদি ডবল খান তো গরিবরা তার এক তৃতীয়াংশ খাবে, তাই তো? ওইটুকুই খাবে, গরিবদেরকে বেশি খাওয়ানোর উদ্দেশ্য তো নয় গরিবদেরকে। আপনি যদি গরিবদেরকে উদ্দেশ্য বেশি খাওয়ানোর উদ্দেশ্য, সেখানে তো কোরআন হাদিসে একথা বলা হয়নি, কোরআন হাদিসে বলা হচ্ছে যেটা কোনটা উত্তম। এবার উত্তম যদি বলেন তাহলে আপনি গরিবদেরকে বেশি খাওয়ান একটা গরু দেন, গোটা গরু দেন, গোটা গরু দেন। কিন্তু তবুও আমি বলছি যে গোশত খাওয়া এবং খাওয়ানোর উদ্দেশ্য হলে হবে না। বুঝতে পাচ্ছেন? গোশত খাওয়া বা খাওয়ানোর উদ্দেশ্য হলে হবে না, আপনি কেবল আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার রক্তকরণ করবেন, বাকি সেই গোশতটা কি করবেন সেটা হচ্ছে আলাদা কথা। অতএব সবসময় বলছি, আবারও বলছি, গোটা গরু গোটা ছাগল দেওয়া হচ্ছে উত্তম। আর ছাগল ছাগল ছেড়ে দিয়ে আপনি কোরবানির গরুতে গরুতে শরিক হবেন, গরু ভাগ দেবেন, এটা শুধু গোশত খাওয়ার নিয়ত হলে গোশত খাওয়াই হবে, কোরবানি কিন্তু শ্রেষ্ঠ হবে না, উত্তম হবে না। উত্তম হল এক ভাগ দুভাগ কোরবানি গরু দেওয়ার চাইতে একটা ছাগল দেওয়া, বাকি জায়েজ দেওয়া যাবে। কোরবানিতে সাত ভাগে শরিক হওয়া যাবে, সফরেও যাবে ঘরেও যাবে, অনেকে বলছেন যাবে না, আর অনেকে বলছেন যে সাত ভাগ তো সাত ভাগই দিতে হবে, ছ ভাগ পাঁচ ভাগ চার ভাগ তিন ভাগ দুভাগ করা যাবে না। ওরা মানে মানে এমন করে দিয়েছেন যে যেমন তাহাজ্জুদের নামাজ বারো রাকাত আছে, এগারো রাকাত আছে, তো এগারো রাকাতেই পড়তে হবে, পড়া যাবে না। যেমন ওরা বলছে যে জিলহজ মাসে নটা রোজা আছে, দুটো তিনটে কেউ রাখতে পারবে না, নটাই রাখতে হবে না, এরকম কথা না। যেগুলো সুন্নত জিনিস আপনার যতটা ক্ষমতা আমি করব, আমার যতটা ক্ষমতা আমি করব, আমি সাত ভাগ সর্বোচ্চ, তার থেকে বেশি পারবো, তার থেকে বেশি দিলে ছ ভাগের এক ভাগ দেবো, তার থেকে বেশি পারলে পাঁচ ভাগের এক ভাগ দেবো, তার থেকে বেশি পারলে চার ভাগের এক ভাগ দেবো, তার থেকে বেশি পারলে তিন ভাগের এক ভাগ দেবো, তার থেকেও বেশি পারলে দু ভাগের এক ভাগ দেবো, তার থেকেও বেশি পারলে গোটা কোরবানি দেবো, সমস্যা কি? হাদিসের উদ্দেশ্য হচ্ছে এইটা, এ নয় যে সাত ভাগই করতে হবে, না হলে ভাগে কোরবানি দেওয়া যাবে না। কিছু মানুষ আছে জাহিরি টাইপের, জাহিরি বলে একটা মজাব আছে, ওই কোরআন হাদিসে জাহির যেটা মানে প্রকাশ্য অর্থ নিয়ে তারা এইভাবে ব্যাখ্যা করে থাকেন। যাই হোক, আমরা যেটা সঠিক মনে করি সেটা হচ্ছে যে এটা কথা আমি আমার দিনই প্রশ্নোত্তরও লিখেছি, ভাগা কোরবানি জায়েজ এবং দুভাগ তিন ভাগেও দেওয়া জায়েজ, এতে সমান ভাগে দু ভাগ দুজন দিলে পরে সমান ভাগে ভাগ করবে, নয় সাত ভাগ ভাগ করতে হবে তারপরে, না এরকম কিছু না। আল্লাহর ওয়াস্তে প্রথমে যেমন বললাম মোটামুটি, হ্যাঁ ভাগ বিতরণের সময়ে আবার অনেকে বলছে তিন ভাগের ভাগ কোথায় আছে হাদিসে, তিন ভাগের ভাগ হাদিসে কোথাও নেই, কোরআনে বলছে যাহা আল্লাহ তাআলা বলছেন খাও এবং খাওয়াও। ওলামারা এখান থেকেই নিয়েছেন, ওলামারা যে কথাগুলো বলেন এমনি বলেন না। এখন তুমি এলে এসে বলছো কোথায় আছে তিন ভাগের ভাগ, ঠিক আছে ভাগ তিন ভাগের ভাগ এমন নেই যে কাটায় কাটায় নিক্তি নিক্তি করে ওজন করে দিতে হবে, ষাট কেজি আছে অথবা কুড়ি কেজি গরিবদেরকে দিতে হবে, আমি বলছি না সেটা ওজন করে দিতে হবে, মোটামুটি খাও খাওয়াও, তো নিজে খাও আত্মীয়দেরকে খাওয়াও, বাকি থাকলো মিসকিনরা। তো গরিবদেরকে খাওয়াবে, কতটুকু পরিমাণ খাওয়াবে? তো ওলামারা বলছেন মোটামুটি তিন ভাগের এক ভাগ যদি গরিবদেরকে দেওয়া হয়, কিংবা তার থেকে কিছু কম হলো সমস্যা নাই, কিন্তু মোটামুটি তিন ভাগের এক ভাগ গরিবদেরকে দেওয়া। আমি বললাম যে এমন কট্টর হলে হবে না যে তিন ভাগের কাঁটায় কাঁটায় ওজন করে দিতে হবে, আর এমন সেই শিথিল হলে হবে না যে দু চার পিস দিলাম আর বাকি সব নিজে আত্মসাত করলাম, সারা বছর সুখী সুখী খেলাম, এরকম হলে হবে না, মানে একটু ইনসাফ করতে হবে। বেশ, তারপর আরো কিছু মশলা কোরবানির ব্যাপারে, বহু মশলা আছে, আমার মশলার সময়ে খুব মশলা ওঠে আর তার ঝালও খুব বেশি হয়, এই সময় খুব চলছে, ফেসবুক থেকে নিয়ে হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে জলসা জুলুস থেকে নিয়ে খোদবা জুমার খোদবা থেকে নিয়ে সব জায়গাতে এরকম কোরবানির ব্যাপারে চলছে। কোরবানির ওসিয়ত করার ব্যাপারে অনেক লোক আছে যে এক ভাগ কিংবা কয়েক ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামে কোরবানি দেয়, তাই না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি নামে কোরবানি দেওয়ার কোন যৌক্তিকতা আছে? হ্যাঁ, যদি আল্লাহ রসুল বলে গেছেন যে হ্যাঁ উম্মত, হে উম্মতিরা তোমরা আমার নামে কোরবানি দাও, যেমন বলেছেন হ্যাঁ উম্মতিরা আমার নামে দরুদ পড়ো, তো দরুদ আমরা পড়ি, কিন্তু কোরবানি করতে যদি না বলে থাকেন তাহলে কোরবানি করে লাভ কি আছে? তার স্বভাবের জন্য, তার স্বভাবে কি প্রয়োজন আছে? ভারী মুশকিল, তার স্বভাবের কোন প্রয়োজন নেই। আর আলীকে ওসিয়ত করে যাওয়ার হাদিসও সহি না, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামে কোরবানি করার কোন যৌক্তিকতা নেই। আর মুসাফির হলেও তার জন্য কোরবানি করতে হবে, মুসাফির আপনি সফর অবস্থায় থাকলেও, আপনি হজ করতে গেছেন, আপনি হজে কোরবানি হয়, কোরবানি হজের যেটা কোরবানি সেটা কোরবানি না, সেটা কি বলে? হাদি, সেটা হচ্ছে হাদি, সেটাকে আমরা বাংলাতে কোরবানি বলি। আর কোরবানি যেটা বাড়িতে দেওয়া হয় সেটা হচ্ছে কোরবানি। তো আপনি হাজি সাহেব হজ করতে গেছেন, তামাত্তু করবেন, আপনি কোরবানি দেবেন, তাই তো? ঘরে কোরবানি দেবেন না দেবেন না? ঘরে কোরবানি আপনাকে দিতে হবে, কারণ এই হজে কোরবানি করলে ঘরে কোরবানি দেওয়া হবে না। অতএব ঘরে ঘরে কোরবানি দেন আর হজে হাদি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজে গেছেন, স্ত্রীদের পক্ষ থেকে গরু কোরবানি করেছেন, অতএব সফরে গেলে যে আপনার জন্য কোরবানি মাফ তা নয়। এ হচ্ছে আপনার কোরবানির সম্পর্কে কিছু কথা। আর একটা কথা অ্যাড করে দিই, তারপরে কোরবানির আহকাম যদি পরে আবার দর্শ সুযোগ হয় পরে বলব। কতগুলো হাদিস আছে যেগুলো আমাদের মাঝে খুব প্রসিদ্ধ, সেগুলো সহি না, মানুষ বলে থাকে প্রচার করে থাকে, সেগুলো সতর্ক করার জন্য আমি বলছি। কোরবানির জানোয়ার কেয়ামতের দিন তার সিং ও পশম এবং খুর সহ অবশ্যই হাজির হবে, শুনেছেন? এ হাদিস সহি না। কোরবানি তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত, তার প্রত্যেকটি লোমের পরিবর্তে রয়েছে একটি করে নেকি, এটাও আপনারা শুনে থাকবেন, এ হাদিস সহি না। কোরবানির প্রথম বিন্দু রক্তের সাথে পূর্বেকার সমস্ত গুণা মাফ হয়ে যায়, পশুটিকে তার রক্ত মাংস সহ দাঁড়িপাল্লাতে সত্তর গুণ ভারী করে দেওয়া হবে, এ হাদিসও সহি না। ভালো মনে স্বভাবের উদ্দেশ্যে কোরবানি করলে তা জাহান্নাম থেকে পর্দার মতো হবে, এ হাদিসও সহি না। তোমরা তোমাদের কোরবানিকে মোটা তাজা করো, কারণ তা তোমাদের পুল সিরাত পারের সওয়ারি, মানে বোঝা গেল যে পুল সিরাতেও আপনার গরু আপনাকে পিঠে চাপে লেজ ধরে, কে বলে লেজ ধরে পার হয়ে যাবে, যেমন বানে বন্যাতে লেজ ধরে মানুষ বাঁচে, এটাও সহি না, এরকম হাদিস সহি না। মোট কথা এসবগুলো প্রসিদ্ধ আছে বলে বলা হলো আজকে এই পর্যন্তই, বাকি কোরবানির আহকাম অনেক কিছু আছে, যদি সময় হয় আবার পরবর্তীতে বলবো, হয়তো বা কোরবানির আগে সময় হবে না, কোরবানির পরে আবার দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, যেটুকু শুনলাম সেটুকু যেন আমল করতে পারি এবং আমার বাড়ির লোককে সতর্ক করতে পারি, কারণ বহু তর্ক বিতর্ক চলছে, তর্ক বিতর্ক চলছে। তবে আবার বলছি, তর্ক করবেন না, যদি কেউ বলে সাত ভাগা কোরবানি সফরে দিতে হবে, ঘরে দেওয়া চলবে না, ঠিক আছে, আপনি হয় মেনে নেন না, তর্ক করবেন না, আর কাউকে বাধ্য করবেন না মানতে। এই যেমন আরাফাতের রোজা নিয়ে, আরাফাতের রোজা কবে হবে? যেদিনে মক্কায় আরাফাত, হ্যাঁ সেদিনে হবে। একজন বলছে আরাফাত কদিন হবে? আমি বললাম যদিন ঈদ হবে তদিন আরাফাত হবে। তো বলছে তাই যদি হয় তো ঈদ কদিন হয়? ঈদ তো প্রায় তিন দিন হয়, পশ্চিমের দেশে একদিন, আমাদের মাঝখানে সৌদি আরবে একদিন, আর আমাদের পূর্ব দেশে একদিন, তিন দিন হয়ে গেল, তো তেমনি আরাফাতও তিন দিন হবে। তো বলছে আরাফাতে লোক মক্কাতে কদিন যায়? মক্কাতে তো একদিনই যায়, তো মক্কা ছাড়া যদি অন্য জায়গায় আরাফাত হতো, অন্য জায়গায় আরাফাত থাকতো, তাহলে কদিন হতো? তিন দিনই হতো। সুতরাং মক্কার লোকেরা কোন দিনে আরাফাত যায় সেটা আমাদের দেখার দরকার নেই। তোমরা বলো যে বলছে না আরাফাতের দিনে যেদিনে হাজিরা আরাফাতে যায় সেদিনে আরাফাত, সেটা তারিখ দেখার দরকার নেই, ন তারিখ বললে হবে না, বেশ ঠিক আছে। সাহাবার যুগে, তাবিনদের যুগে, তারপর আইমায়ে কিরামদের যুগে কোন তারিখে রোজা করতে? নাকি আরাফাত দিনে করতে? সেদিনটা আরাফাত দিন কোন দিন ছিল বলো? এতদিন যে লোক সমস্ত কোটি কোটি লোকেরা করে গেল তা কোন দিনে করতো? তখন তো জানতো না ভাই, এখনো এখন জানা না জানা প্রশ্ন না। শরীয়তে যখন যে বিধানটা আসবে, আল্লাহ তালা জানতেন না? জানতেন না। তাহলে আল্লাহ তালা সেই বিধান দিলেন না, বললেন না যে এরকম যে মক্কার লোকেরা যদি আরাফাত যাবে সারা বিশ্বের তোমরা, কারণ এটা অসম্ভব ছিল তখন। আর এটাও নয় যে যখন সম্ভব হবে তখন তোমরা করো, তা তো নয়। এনি মাথা, এত মাথা ব্যথা কেন বাবা? একজন মানে জোর করে বলছে সৌদিয়ার সঙ্গে রাখতে হবে, সৌদিয়ার সঙ্গে ঈদ করতে হবে, সৌদিয়ার সঙ্গে রোজা রাখতে হবে। খবরদার এসব নিয়ে গোয়ারতুমি করবেন না, বাড়াবাড়ি করবেন না, মূর্খামি করবেন না। যে যা করছে ঠিক আছে, আপনি বুঝেছেন আপনি মক্কার সাথে করছেন, করুন। এই নটা দিনই রোজা রাখা হয়, তাই না? নটা দিনের মধ্যে যটা পারেন আপনি রোজা রাখুন, আর সবকটা পারলে তো ভালো। আর না হয় আরাফাতের দিন কোন দিন? আপনার ঈদের আগের দিন। আর আপনি আরাফাত করলেন, কিছু মানুষ আছে সৌদিয়ার সঙ্গে করে, তারা ঈদটাও সৌদিয়ার সঙ্গে করে, কোরবানিও কিন্তু একদিন আগে করে সৌদিয়ার সাথে। আর কিছু মানুষ আছে না, দেশের সাথে ঈদ করে আর আরাফাত করে মক্কার সাথে, তাহলে মাঝখানে দিনটা কিসের দিন তোমার? মাঝখানে একদিন দুদিন যে গ্যাপ গেল এটা কিসের দিন? আরাফাতের পরের দিনই তো কোরবানির দিন, নাকি মাঝখানে কোন গ্যাপ আছে মক্কাতে? তাহলে মক্কাতে গ্যাপ থাকবে না, তোমার গ্যাপ হলো কি করে? বলছে ঈদের দিন, ঈদের দিন রোজা রাখা হারাম, তাহলে মক্কাতে ঈদ হলে পরে আমরা কি করে রোজা রাখবো? তো সেটা হারাম, তোমার কাছে হারাম। মক্কাতে সেহরি খাওয়া হয়, যে সময় সেহরি খাওয়া হয় সেই সময় তোমার জন্য সেহরি খাওয়া হালাল? বাংলাদেশে তখন কটা সকাল? তাহলে তখন তোমার তো খাওয়াই যাবে না। তুমি না, মক্কার লোকে খাচ্ছে অতএব আমাদের খাওয়া চলবে, তাই বলা হবে? কেন মক্কার সাথে সাথ দেবে? মোট কথা, এইসব ব্যাপারে বেশি গোড়ামি করা ভালো না। উদার মনে, সরল মনে, অবশ্য ওলামাদের মতভেদ আছে, মানলাম মতভেদ আছে ব্যাপারে, যেহেতু ইজমা নেই সেহেতু যেটাকে সঠিক বলে মনে হয় সেটা প্রত্যেককে পালন করা উচিত। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন, উদার হওয়ার মতো তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।